الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আলোচনা শুরু থেকে শোনা চলে যাবে। আজকে আলোচনায় আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সম্পর্কে, তার স্ত্রীগণ কতজন স্ত্রী ছিলেন আপনারা জানেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয় 25 বছর বয়সে। কার সঙ্গে বিবাহ হয়? খাদিজার মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে। তখন তার বয়স কত? 40 বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকা অবধি তিনি দ্বিতীয় বিবাহ করেননি। তার ইন্তেকালের পর নানা হিকমত ও যৌক্তিকতার খাতিরে একাধিক স্ত্রী তিনি গ্রহণ করেন। চরিত্রবিদ ইবনে ইসহাক বলেছেন, সর্বমোট তার 13 জন স্ত্রী ছিল বা 13 জন স্ত্রী তিনি গ্রহণ করেছেন। আর এদের মধ্যে 11 জনের সাথে তার ঘর সংসার হয়। আর ইন্তেকালের সময় তার 9 জন স্ত্রী বর্তমান ছিল, এতে কোনো মতভেদ নেই। এই 9 জন স্ত্রী কে কে? নম্বর 1, আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা, ওমর ফারুকের কন্যা হাফসা, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা যার নাম হচ্ছে রামলা, উম্মে সালামা যার নাম হচ্ছে হিন্দ, মাইমুনা, সাউদা, জাইনাব বিনতে জাহাশ আর জুয়াইরিয়া, আর শেষ নম্বর হচ্ছে সাফিয়া। এই 9 জন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় বেঁচে ছিলেন। জাইনাব বিনতে খুজাইমাও তার বিবাহিতা স্ত্রী, কিন্তু তিনি তার সঙ্গে কেবল 8 মাস সংসার করেন, তারপরেই তিনি মারা যান। এছাড়া তার সন্তান ইব্রাহিমের মাতা মারিয়া কিবতিয়া, এটা কিন্তু স্ত্রী না, কি অধিকারভুক্ত দাসী, ইউসুফের মতই কিন্তু স্ত্রী না। এরকম রায়হানা, রায়হানা বলে এক মহিলা, তিনিও অধিকারভুক্ত দাসী। তার সাহচর্য দাম্পত্য লাভ করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না জামিয়ান। এই হচ্ছে মোটামুটি স্ত্রী। এবারে সংক্ষিপ্ত পরিচয় আমরা যাব। উম্মুল মুমিনীনের সংক্ষিপ্ত পরিচয় হলো, প্রথম নম্বর কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদিজা বিনতে খুওয়াইলিদ ছিলেন মহানবীর প্রথম স্ত্রী, তিনি ছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম মুসলিম নারী পুরুষ। তখন কোন পুরুষ মুসলমান হয়নি, আগে সর্বদিক থেকে তিনি হচ্ছেন প্রথম। তিনি স্বামীকে ইসলামে প্রথম সহযোগিতা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বিবাহ দিয়েছিলেন তার আব্বা মতান্তরে তার ভাই আমর বিন খুওয়াইলিদ। আর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে নবুয়াতের 10ম বর্ষে ইন্তেকাল করেন। তার মানে নবুয়াতের 10ম বর্ষ, তার মানে বয়স কত তখন? 50 বছর। তখন তার ইন্তেকাল হয়। তার ইন্তেকালের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি, তিনি ওদিন হায়াতে ছিলেন, জীবনে ছিলেন, আর কোন স্ত্রী গ্রহণ করেননি। 2 নম্বর স্ত্রী হলো সাউদা। এরপরে কার সঙ্গে বিবাহ হয়? সাউদা। সাউদা বিনতে জামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধনে আসেন হিজরতের 3য় বর্ষ পূর্বে, হিজরতের 3 বছর পূর্বে। ইনি ছিলেন একজন বিধবা, ইনি উমার রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে ইন্তেকাল করেন। তাহলে প্রথমটা বিবাহ বিধবা এবং দ্বিতীয়টাও বিধবা। 3 নম্বর স্ত্রী আয়েশা, 3 নম্বরটা বিবাহ করেন। আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনে আসেন হিজরতের 3 বছর পূর্বে, নবুয়তের 11 বর্ষে। সাউদা রাদিয়াল্লাহু আনহু বিবাহের 1 বছর পর, তখন তার বয়স মাত্র 6 বছর। তার পিতা আবু বকর সিদ্দিক তার বিবাহ দেন। সমস্ত স্ত্রীদের মধ্যে কেবল তিনি ছিলেন একমাত্র কুমারী। হিজরতের 7 মাস পরে শাওয়াল মাসে তাদের বাসর হয়। তা তখন তার বয়স কত? 9 বছর। আর যখন তার বয়স 18 বছর, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। হিজরি 58 সনে মুয়াবিয়ার খেলাফতকালে 67 বছর বয়সে মদিনায় তিনি ইন্তেকাল করেন। বাকি কোনো স্থানে তার কবর মজুদ আছে। তার জানাজা পড়েন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাফসা বিনতে ওমর হাফসা বিবাহ দিয়েছিলেন তার পিতা ওমর ফারুক তৃতীয় হিজরি শাবান মাসে। তিনি একজন বিধবা মহিলা ছিলেন, তাহলে কুমারী গেলেন মাত্র একজন। আর এই তিন নম্বর স্ত্রী বিধবা, তিনি একজন বিধবা ছিলেন। বিবাহের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার তালাক দিয়ে পুনরায় ফিরিয়ে নেন, কাকে হাফসাকে। সনে 41 অথবা 45 অথবা 50 হিজরিতে তার ইন্তেকাল হয়। পাঁচ নম্বর স্ত্রী জাইনাব বিনতে খুজাইমা, চতুর্থ হিজরি রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি একজন বিধবা ছিলেন, গরিব মিসকিনদের প্রতি তিনি ছিলেন বড় দয়াদ্র হৃদয়, তাই তার পদবি হয়েছিল উম্মুল মাসাকিন। উম্মুল মাসাকিন মানে মিসকিনদের মা, যেহেতু তিনি খুব দান খায়াত করতেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 8 মাস, যেমন আগে বলা হলো, সংসার করেছেন। ছ নম্বর স্ত্রী উম্মে সালামা, তার নাম ছিল হিন্দ বিনতে আবি উমাইয়া, ইনিও বিধবা ছিলেন, ইনিও বিধবা ছিলেন। হিজরি চতুর্থ সালে মতান্তরের তৃতীয় সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। তিনি 59 হিজরি সনে মতান্তরে 62 সনে ইয়াজিদ বিন মুয়াবিয়া খেলাফতকালে ইন্তেকাল করেন। সাত নম্বর স্ত্রী জাইনাব বিনতে জাহাশ, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু উমাইয়ার কন্যা ছিলেন। ফুফু ফুফু প্রথমে তার বিবাহ হয় যায়েদ বিন হারেসার সাথে, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র মনে করা হতো, বা ছিলেন প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্য পুত্র। তার স্ত্রী কিন্তু তার সাথে বনিব না হলে তিনি তাকে তালাক দেন। অতঃপর পোষ্য পুত্রের কুপ্রথা চিরদিনের মতো দূর করার মানসে পঞ্চম হিজরির জুলকাদা মাসে মহান আল্লাহ নিজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাইনাবের বিবাহ দেন। মহান আল্লাহ নিজে আল্লাহ রসুলের বিবাহ দেন কার সাথে? জাইনাবের সাথে। বিবাহের পরদিন সকালে পর্দা ফরজ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর স্ত্রীগণের মধ্যে সর্বপ্রথম ইনিই হিজরি 20 সনে পরলোক গমন করেন। তার জানাজার পরে নোয়ারের দেখা পাও। আট নম্বর স্ত্রী হচ্ছেন জুয়াইরিয়া, জুয়াইরিয়া কিন্তু হারেস বানু মুস্তালের যুদ্ধে যুদ্ধ বন্দী হয়েছিলেন। তিনি কিন্তু ওই ওখানকার নেতার মেয়ে। যুদ্ধের গনিমত বন্টনের সময় তিনি সাবেদ বিন কায়েসের ভাগে পড়েন। সাবেদ তার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিময়ে স্বাধীন করার চুক্তি করেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেই অর্থের ব্যাপারে প্রার্থনা সাহায্য প্রার্থনা করেন। তিনি ছিলেন সর্দার কন্যা, ওখানকার সর্দারের কন্যা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অর্থ প্রদান করে তাকে ক্রয় করে স্বাধীন করার পর ষষ্ঠ হিজরিতে তাকে সসম্মানে তাকে সম্মান দেওয়া হয়। সর্দার করে না সম্মান দিয়ে ষষ্ঠ হিজরিতে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। তিনি হিজরি 50 অথবা 56 হিজরিতে ইন্তেকাল করেন। উম্মে হাবিবা, ন নম্বর স্ত্রী হচ্ছেন উম্মে হাবিবা। উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, তার নাম ছিল রামলা। ইসলামের শুরুতে স্বামীর সাথে হাবশায় হিজরত করেন, সেখানে স্বামী ধর্মত্যাগী হয়ে মারা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 6 অথবা 7 হিজরিতে স্ত্রী রূপে বরণ করেন। তিনি মুয়াবিয়া খেলাফতকালে 44 হিজরিতে ইন্তেকাল করেন। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আবু সুফিয়ান কাফের অবস্থায় যখন আল্লাহর নবীর বাড়িতে আসতেন, তখন উম্মে হাবিবা নিজের বিছানা গুটিয়ে নিতেন। আবু সুফিয়ান আব্বা কিন্তু রাসূলের বিছানায় বসতে দিতেন না। আব্বা হলো তো কি, আব্বা কাফের অবস্থায় আছে, আর কাফের হচ্ছে অপবিত্র। অপবিত্র মানে বাহ্যিক কেতে না, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিছানায় বসার যোগ্যতা তার নেই, এই বলে বিছানা ঢুকিয়ে নিত। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া বিনতে হুয়াই ছিলেন খাইবারের ইহুদি ধর্মাবলম্বী কবি কিনানার স্ত্রী। সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধে যুদ্ধবন্দী রূপে তিনি দেহিয়ার কালবীর ভাগে পড়েন, কিন্তু তিনি ছিলেন সম্ভ্রান্ত সুন্দরী। কে? এ সাফিয়া। সাহাবাগণের 18-7 রাশির বিনিময়ে নিয়ে মহানবী তাকে স্বাধীন করে বিবাহ করেন না। সাহাবারা চাইলেন যে সুন্দরী এবং সম্ভ্রান্তা মহিলা, যদি আপনি একে বিবাহ বন্ধনে আবদ্ধ করতেন, এ আপনার জন্যই যোগ্য। কিন্তু ভাগে পড়েছিল কার? দেহিয়া কালবি। তখন দেহিয়া কালবিকে 7টা রাশির বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিলেন, দিয়ে তাকে স্বাধীন করে বিবাহ করলেন। 11 নম্বর স্ত্রী হচ্ছে মাইমুনা। হিজরি সপ্তম সালে জুলকাদা মাসে কাজা উমরা শেষ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতুল হারেস আল হিলালিয়াকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। ইনি ছিলেন ইবনে আব্বাসের ও খালেদ বিন ওলিদের খালা। ইবনে আব্বাসের ও খালেদ বিন ওলিদের খালা, ইনি ছিলেন বিধবা। ইনি বিধবা ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তত্ত্বাবধানে এই বিবাহ সম্পন্ন হয়। হিজরি 38 মতান্তর 40 সালে মক্কার নিকটবর্তী সালিফে তার ইন্তেকাল হয়। অন্যান্য স্ত্রীগণ আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাদেরকে বিবাহ করেছিলেন কিন্তু তাদের মধ্যে বাসর হয়নি, চরিতকারী ইসহাকের মধ্যে তারা হলেন দুইজন, আসমা বিনতে নুমান আল কিন্দিয়া এবং আমরা বিনতে ইয়াজিদ আল কিলাবিয়া। ইবনে ইসহাক ছাড়া অন্যান্য চরিতকারগণ আরো একজন স্ত্রীর নাম উল্লেখ করে থাকেন যার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর হয়নি, বরং তাকে তালাক দিয়েছিলেন, তিনি হলেন আলিয়া বিনতে রবিয়ান। এছাড়া তার সন্তান ইব্রাহিমের মাতা মারিয়া কিবতিয়া, মারিয়া বিনতে শামউন কিবতিয়া অধিকারভুক্ত দাসী ছিলেন। এনার গর্ভ বাচ্চা হয়েছিল, তার কি নাম ছিল? ইব্রাহিম। ইব্রাহিম তারপরে মারা গেলেন, যেদিন সূর্য গ্রহণ হয়েছিল সেদিন তিনি মারা গেলেন। তো মিশর ও ইস্কান্দারিয়ার রাজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার প্রদান করেন, মারিয়াকে উপহার পাঠিয়েছিলেন। আর রায়হানা বিনতে আমর অনুরূপ অধিকারভুক্ত দাসী ও বানু কুরাইজা গোত্রকে যুদ্ধবন্দী দিয়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খিদমতের জন্য তাকে মনোনীত করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এত বিবাহ কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিবাহ কেন করলেন, কি ব্যাখ্যা আছে? আল্লাহ পাক তার জন্য বহু বিবাহ বৈধ করেছেন, নবীর জন্য বহু বিবাহ বৈধ করেছিলেন, কিন্তু তিনি ছিলেন জিতেন্দ্রীয় ও সংযমশীল। একথা যেন কেউ মনে না করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ কামুক ছিলেন। যেমন অনেক অমুসলিম সমালোচক এই ধারণা করে রাসূলের চরিত্রে কলঙ্ক লেপে থাকে, লেপন করে থাকে, দিয়ে থাকে। তিনি ছিলেন জিতেন্দ্রীয় ও সংযমশীল, প্রায় তিনি ইবাদত তাহাজ্জুদ ও রোজার মাধ্যমে দিবারাত্র অতিবাহিত করতেন, তাই না? নাকি শুধু মহিলাদের সঙ্গে? না, প্রায় তিনি ইবাদত তাহাজ্জুদ ও রোজার মাধ্যমে দিবারাত্র অতিবাহিত করতেন। তিনি সংসার বিরাগী ছিলেন না, কামুক ছিলেন না, এ নয় যে কাজে যেতেন না, তা বরং তিনি সংসার বিরাগী ছিলেন না, কামুক ছিলেন না, কাম তৃষ্ণা নিবারণার্থে এত বিবাহ করেননি। যদি তাই হতো তাহলে তিনি বেছে বেছে সবগুলি সুন্দরী শ্রেষ্ঠা কুমারী যুবতী বিবাহ করতেন, কারণ যদি তার মধ্যে যদি কাম শক্তি থাকতো বা তা মেটানোর জন্য বিবাহ করতেন তাহলে আরবের সুন্দরী শ্রেষ্ঠা বিবাহ করতে পারতেন না? পারতেন না, পারতেন। কিন্তু 25 বছর বয়সে তিনি 40 বছরের পৌরা সন্তানের মাথায় বিধবাকে প্রথম স্ত্রী রূপে গ্রহণ করলেন। তারপর সেই প্রেমময় স্ত্রী বর্তমানে তার মৃত্যু পর্যন্ত কোনো বিবাহ তিনি করেননি। আবার যখন তিনি একজন কুমারীকে স্ত্রী রূপে বরণ করলেন তখন তার নিজের বয়স কত? 52 বছর, তাকে আয়েশা। এই লোককে কামুক বলা এটা কি কোনো যুক্তিযুক্ত কথা নাকি যুক্তিভ্রান্ত কথা? এ কথা আমাদের জানার দরকার যে ইসলামের দুশ্মনরা বহু রকমের কাদা ছড়িয়েছে, আল্লাহ রাসূলের চরিত্রে বহু কলঙ্ক দিয়েছে, তার মধ্যে এটা একটা, কিন্তু এটা হচ্ছে যুক্তিহীন, এর পেছনে কোনো যুক্তি নেই যেটা ওরা বলে থাকে। কিন্তু আপনারা জানেন যে তিনি অপরকে কুমারী বিবাহ করতে উদ্বুদ্ধ করতেন, যে যাদেরকে বলছেন হ্যাঁ তুমি বিয়ে বিবাহ করলো, যে হ্যাঁ বিবাহ করেছি, তো কিরকম? তো বলে কুমারী না অকুমারী? তুমি বললেন যে না অকুমারী, আমার বোন ভাই বোন আছে তাদেরকে দেখাশোনা করার জন্য আমি অকুমারী করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হাল্লা বিক্রান, আল্লাহ তাযাওয়াজতা বিক্রান তুলাইবুকা ওয়া তুলাইবুহা, তুমি কুমারী করলে না কেন, তুমি তার সাথে প্রেম খেলায় লিপ্ত হতে এবং সে তোমার সাথে প্রেম খেলায় লিপ্ত হতো। তার মানে বলে যাচ্ছে কি যে অকুমারীর তুলনায় কুমারীরা প্রেম খেলায় বেশি কি হয়, আন্তরিক হয়, কারণ যে বিধবা তার মনে প্রাণে আগের স্বামী জায়গা নিয়ে দখল করে থাকে, আর কুমারীর মন মনের আঙ্গন বা মনের জমি পরিষ্কার খালি থাকে। এই জন্যই কুমারী মেয়ে বিবাহ করলে কি হয়, বেশি প্রেম বন্ধনে দৃঢ়তা আসে। কুমারী যুবতী এবং অকুমারী বিধবার মধ্যে পার্থক্য জানতেন তিনি, কিন্তু তবুও তিনি প্রকৃতি ও প্রবৃত্তিকে প্রাধান্য না দিয়ে তার মূল যৌবনে এক বিধবাকে এবং বার্ধক্যে একটি মাত্র কুমারী ও অবশিষ্ট অকুমারী এবং বিধবাকে স্ত্রী রূপে বরণ করলেন। অতএব সেই লোককে দোষ দিয়ে কামুক বলা নিজের দোষ ছাড়া আর কিছুই নাই। এ কথা জ্ঞানগম্যই নয় যে যে পুরুষ কামাসক্ত হবে সে বিধবা বয়স্কদের বিবাহ করবে এবং কুমারী যুবতীদের প্রতি ভক্ষেপ করবে না, আবার পূর্ণ যৌবনকাল অতিবাহিত করে বৃদ্ধকালে বিবাহ করবে। তখন তিনি ইচ্ছা করলে সে যুগে আরবের সুন্দরী শ্রেষ্ঠা যুবতীদেরকে অনায়াসে অযাচিত ভাবে স্ত্রী রূপে বরণ করতে পারতেন। আসলে তার এই বহু বিবাহের পশ্চাতে বহু মূল্যবান যুক্তি তাৎপর্য কারণ আছে। তার মধ্যে আমরা চারটি কারণ জানি। সেই চারটি কারণ, নম্বর এক শিক্ষাগত কারণ। শিক্ষাগত কারণ কি? আদর্শ মানুষের একাধিক জীবন সঙ্গিনী তার সেই স্ত্রীদের দ্বারা তার চরিত্র, আভ্যন্তরীণ আচরণ, সাংসারিক আদর্শ এবং নারী সংক্রান্ত বিভিন্ন জ্ঞাতব্য বিষয় খুব সূক্ষ্মভাবে ব্যক্ত হয়েছে। তার প্রথম উদ্দেশ্য কি হলো, যে যত আমার বাড়ির ভিতরে সংসারে যত বেশি মহিলা থাকবে, তারা নবুয়তের, যেহেতু নবুয়ত এসেছে কি জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সেই শিক্ষার প্রসার বেশি হবে। এক একটা মহিলা এক এক রকমের আচরণ প্রচার করতে থাকবে, এই জন্য হাদিসের সংখ্যা বাড়বে, শিক্ষা প্রসারতা বেশি ঘটবে। নম্বর দুই, ধর্মীয় অনুশাসনগত কারণ। জাহেলিয়াতের একটা কথা ছিল, পালিত পুত্রকে আপন অরসজাত পুত্রের মধ্যে মত মনে করা হতো এবং তাকে ওয়ারেসও করা হতো, নিজের ছেলের মতো ওয়ারেস করা হতো। তার স্ত্রীকে অর্থাৎ ওই পুত্রবধূকে পালিতার শ্বশুরের জন্য চিরতরে বিবাহ হারাম মনে করা হতো। অথচ শরীয়ত মতে মুখে বলা বা পাতানো অথবা পালিত পুত্র পালিত মায়ের জন্য যথাসময়ে পরিমাণ মতো স্তনদুগ্ধ পান না করে থাকলে মাহরাম হতে পারে না, তাদের আকর্ষে বিবাহ বৈধ এবং পর্দা ওয়াজে। কি বুঝলেন? কেউ মনে করে একটা ছেলেকে নিয়ে এলো, তার নিজের সন্তান হয়নি, একটা ছেলেকে নিয়ে মানুষ করছে, সেই মহিলা যদি তাকে দুধ পান না করিয়ে থাকে, আর যেহেতু ছেলেরা দুধ পাবে কোথায়, সুতরাং সে ছেলের রূপে থাকবে, কিন্তু যখনই সে স্বাভাবিক হবে তখন তার সাথে এর বিবাহ যায় এবং পর্দা ওয়াজে, নিজের ছেলে সে হতে পারবে না। কিন্তু জাহেলি যুগে ছিল, বরং সে ওয়ারেসও হতো, এই মা বাপ মারা গেলে সেই ছেলে ওয়ারেস হতো। ইসলাম চাইলো এই প্রথাটাকে বাতিল করতে হবে। বাতিল করে সরাসরি বাতিল করলেন কিভাবে, একবারে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে দেখিয়ে সেটাকে বাতিল করা হলো। করা হলো কি, ওই যে পালিত পুত্র জায়েদ বিন হারেসার সঙ্গে যা বিয়ে হয়েছিল, জাইনাবের পুত্রবধূ রূপে ছিলেন, সেই মহিলার সাথে আল্লাহর হুকুমে বা আল্লাহ নিজে বিবাহ দিলেন আরস থেকে। জাইনার সাথে কার বিয়ে হলো? পুত্রবধূর সাথে শ্বশুরের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হলো। যেহেতু মুখে বলাতে কাজে পরিণত করে প্রদর্শনের প্রভাব মানুষের মনে অধিক পড়ে, তাই বাতিল প্রথা খণ্ডন করে অনুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা তার পালিত পুত্র জায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রীকে মহান আল্লাহ আসমানেই তার সাথে বিবাহ সম্পন্ন করলেন। তাহলে বোঝা গেল কি, কোন একটা প্রথা যেটা খুব মানে প্রসিদ্ধ, কঠিন, মানুষ সেটাকে চক্করে মেনে নেবে না, সেটাকে বাতিল করার জন্য আল্লাহ রসুলের সঙ্গে মানে বিবাহ দিয়ে সেটাকে বাতিল করা হলো। তিন নম্বর কারণ হলো সামাজিক কারণ। সুন্দর আদর্শ ভিত্তিক সমাজ করতে এবং সেই সমাজে যথার্থ প্রভাব অর্জন করতে সমাজের প্রধান প্রধান ব্যক্তিবর্গের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে মুখ্য উদ্দেশ্যে অতি অগ্রসর সহজ থেকে সহজতর হয়েছিল নবী সাল্লামের যুগে। তিনি চেয়েছিলেন মানুষকে কাছে করতে হলে কি করতে হবে, আত্মীয়তা করতে হবে। আত্মীয়তা করার জন্য শত্রুকে বন্ধু করতে গেলে শত্রুর সঙ্গে আত্মীয়তা করতে হবে। আত্মীয়তা করার একটা রাস্তা হলো যে শত্রুর কন্যাকে বিবাহ কর, তাই না? এখন শত্রুর কন্যা কে কে? আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা বললাম না, তারপরে যে উমাইয়া তার কন্যা, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কারণে মানে আত্মীয়তার মাধ্যমে মানুষকে আকর্ষণ করার জন্য তিনি বিবাহ করেছিলেন। তাছাড়া আবু বকরের কন্যা আয়েশাকে বিবাহ করেছিলেন একই কারণে, হযরত হাফসাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন একই কারণে, যাতে করে আবু বকর এবং ওমর বেশি ঘনিষ্ঠ হন। আর রাজনৈতিক কারণ হলো শত্রুকে আপন করার জন্য, যেটা বললাম বৈবাহিক সন্ধি স্থাপনের পবিত্র নীতি, এতদ্ব্যতি সম্মান দান, কোন কোন মহিলাকে সম্মান দানের জন্য বিবাহ করলেন। কোন কোন মহিলা? ওই যে জুয়াইরিয়া, সামিয়া, সম্মান দানের জন্য বিবাহ করা হলো, প্রবোধ দান করার জন্য বিবাহ করা হয়েছে। প্রবোধ দান দানের জন্য কাকে বিবাহ করা হয়েছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন যখন আবু সালামা মারা গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে সান্ত্বনা দিলেন, মামিন মুসলিমিন তুসিবুহু মুসিবা ফায়াকুলু মা আমারাহু আল্লাহু বিহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মানুষে যখন মুসিবত আসে, কোন মুসলিমে যখন মুসিবত আসে, তখন সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আযিলনি ফি মুসিবাতি ওয়া আসলিহ লি খায়রা মিনহা, এই দোয়া যদি বলে তাহলে আল্লাহ তাআলা সেই মুসিবতের মুসিবত অপেক্ষাও উত্তম বদলা, উত্তম জিনিস বিনিময়ে দান করে থাকে। উম্মে সালামাকে বলা হলো সান্তনা দিয়ে, উম্মে সালামা বললেন হায় রে, আমার আবু সালামা সব থেকে আমার কাছে প্রিয় ছিল, সব থেকে আমার কাছে দামি ছিল, সেই জিনিস যখন চলে গেল তখন এর থেকে উত্তম জিনিস আর আমি কি পাবো, তবু আমি দোয়া আল্লাহর কাছে করতে লাগলাম। অতঃপর দেখা গেল যে ফাখলাফ আল্লাহু লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খসরাম যিনি আবু আমার স্বামী আবু সালামা থেকেও শ্রেষ্ঠ, বরং সমগ্র মানব জাতি থেকে সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ। তো সান্তনা দানের জন্য, সান্তনা দানের জন্য বিবাহ করেছিলেন। এই এই এই এই উদ্দেশ্যে দেখুন সাফিয়া উম্মে হাবিবা উম্মে সালামা জুয়াইরিয়া কবি বহিনাকে বিবাহ সূত্রে গেঁথে বহু মানুষকে একান্ত আপন করে নিয়েছিলেন। তাহলে বোঝা গেল কি যে তার বিবাহের পিছনে এই চারটি কারণ মোটামুটি ছিল, যার ফলে তিনি বিবাহ বহু বিবাহ করেছিলেন এবং আল্লাহর তরফ থেকে তা তার জন্য হালাল করা হয়েছিল। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের মাহাত্ম্য এবং মর্যাদা সম্পর্কে আলোচনা করব। কেন করব, যেহেতু আগেই বলেছিলাম যেহেতু কিছু মানুষ আছে তাদের মাহাত্ম্য তাদের মর্যাদা স্বীকার করতে চায় না এবং তাদেরকে ছোট জ্ঞান করে, এই জন্য আমরা দেখব কার কি মর্যাদা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমস্ত স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, নবী হচ্ছেন মোমেনদের নিজেদের জীবন থেকেও বেশি প্রিয়। মোমেনদের নিজেদের জীবন থেকে বেশি প্রিয় কে? নবী। ওয়া আযওয়াজুহু, আর তার স্ত্রীগণ উম্মাহাতুহুম, উম্মাহাতুহুম মানে তার স্ত্রীগণ তাদের মা সহ, এর থেকে বড় সম্মান আর কি হতে পারে? সমগ্র মুসলিম জাতির মাকে রাসূলের স্ত্রীরা, এর থেকে বড় সম্মান আর কি হতে পারে? আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নবী কুল লি আযওয়াজিকা, হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলো ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যদি তোমরা শুধু দুনিয়ার জিন্দেগি চাও, দুনিয়ার জীবন চাও এবং দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য চাও, তাহলে এসো উমাক্কে একুন্না ওয়া উসাররিহ কুন্না সারাহান জামিলা, তোমাদেরকে কিছু দিয়ে টাকা পয়সা সম্পদ কিছু দিয়ে তোমাদেরকে আচ্ছা মতো বিদায় করে দিই, তার মানে কি করি তালাক দিবি, তোমার দুনিয়া চাও আমার সঙ্গে থাকছো, কারণ বিবিরা বলেছে যে আমরা হচ্ছি বাদশার স্ত্রী, হচ্ছে আমরা এইভাবে কি করে থাকবো, আমাদের কিছু ভরণ পোষণের ব্যবস্থা করাবো। তখন আল্লাহ রাসূল বললেন তোমরা কি দুনিয়া চাও, দুনিয়া চাও এসো তোমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। ওয়াইন কুনতুম না তুরিদুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরা, আর যদি তোমরা আল্লাহকে চাও আল্লাহ রাসূলকে চাও আর আখিরাতের জীবন চাও, ফাইনাল্লাহা আ'আযযা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে তোমাদের মধ্যে যে সব ছিল আল্লাহ তাআলা তার জন্য বিশাল সওয়াব আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীরা দুনিয়া এখতিয়ার করেছিলেন, আল্লাহ রাসূল এখতিয়ার করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এখতিয়ার করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এখতিয়ার করেছিলেন। আর তার মানে হচ্ছে যে আয়াতে তাদের প্রশংসা রয়েছে যে তারা রাসূলকে আল্লাহকে তার রাসূলকে এবং আখেরাতকে পছন্দ করেছিলেন, এখতিয়ার করেছিলেন, আর এই জন্য তাদের জন্য রয়েছে বিশাল সওয়াব, কোথায় জান্নাতে তারা সেগুলো পাবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাক আহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ তোমরা কোন অন্য মহিলার মতো নও, তার মানে কি তোমাদের মর্যাদা সব থেকে উন্নত, সব থেকে বেশি, তোমরা কোন সাধারণ মহিলার মতো নও, তোমাদের মর্যাদা হচ্ছে যেহেতু তোমরা নবীর স্ত্রী নবীর পত্নী, এই জন্য আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাক আহাদিন মিনান নিসা কি বলেছেন আলা আইয়ুহান্নাস, হে লোক সকল আমি হচ্ছি একজন মানুষ ইউসুফ ওয়াইয়াতি রাসূল রব্বি ফাউজি, হয়তো কোন সময়ে আমার রবের দূত এসে যাবে, আমি তার আহ্বানে সাড়া দেব, তার মানে কি মারা যাব। ওয়া আনা তারিকুন ফীকুম থাকালাইন, আর আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, আউওয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথম হচ্ছে কি আল্লাহর কিতাব, ফীহিল হুদা ওয়ান নূর, তাতে আছে হিদায়াত এবং নূর ও আলো, ফাখুযু ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহ, তোমরা আল্লাহর কিতাব গ্রহণ করো, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, আর ফাহাজ্জা আলা কিতাবিল্লাহ ওয়ারাগাবা ফীহি সুম্মা ক্বাল ওয়া আহলু বাইতি, আর দ্বিতীয় কি ছেড়ে যাচ্ছি আমার আহলে বাইত, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আমরা স্মরণ করে যাচ্ছি, আমি স্মরণ করে যাচ্ছি, নসিহত করছি, উপদেশ দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আহলে বাইতের মধ্যে স্ত্রীরা, তাই না? আহলে বাইত পরিবার বলতে কার স্ত্রী থাকে না, না? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবার সম্পর্কে সতর্ক করে উম্মতকে ওসিয়াত করে যাচ্ছেন যে তোমরা এদের ব্যাপারে সতর্ক থেকো। এবারে চলুন স্ত্রীদের একটা একটা করে মর্যাদা আমরা দেখব। প্রথমত মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার মর্যাদার জন্য, মাহাত্ম্যের জন্য এতটুকু যথেষ্ট যে তিনি হচ্ছেন নবীর স্ত্রী, আর তিনি হচ্ছেন বিশ্বের প্রথম মুসলিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খায়রু নিসাইহা মারিয়াম, এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা কে? মারিয়াম বিনতে ইমরান। ওয়া খায়রু নিসাইহা খাদিজা বিনতে খুয়াইলিদ, আর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা কে? খাদিজা বিনতে খুয়াইলিদ। আল্লাহু আকবার। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, আতা জিবরিলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, ইয়া রাসূলুল্লাহ, هذه خديجة قد أتت معها إناء فيه إدام وطعام. على رسول الله صلى الله عليه وسلم غارة هراته بسه إبادت كرتن جانا مبنو هتن تقول خديجة رضي الله عنها آها كي سنگه خانا نيه رسول الله كاته سامير كاته آستن دیکھتن بيواه تستري وخانه اپنا دیکھتن مقار قابا دیکھے যেখানে আল্লাহ রাসূলের ঘর, সেখান থেকে এই পাহাড়টা কত দূরে যাওয়ার নূর দেখেছে না পারা, ওইখান থেকে হেঁটে হেঁটে তারপরে আমি চেষ্টা করে ওই পাহাড়টা অর্ধেক উঠতে পেরেছি, তারপরে আর পারিনি। অনেকে উঠে, অনেক মহিলাও দেখলাম চচ্চর করে উঠে যাচ্ছে, কিন্তু আমি পারিনি। মা খাদিজা কিভাবে পেরেছেন আর কোন পথে পেরেছেন, কিভাবে তখন কি রাস্তা ছিল আল্লাহ জানে, এখন তো সিঁড়ি করা হয়েছে, কত রকম করা হয়েছে, কিন্তু সেই যুগে হয়তো বা কোনো রাস্তা ছিল, 1400 বছর হয়ে গেল, হয়তো কোনো জায়গা বৃষ্টিতে ক্ষয়ক্ষয় হয়ে গেছে। মা কিভাবে উঠতেন, গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খানা পৌঁছে আসতেন, আর এরা বলে কামুক, আরে কামুক 25 বছরের যুবক, তবে স্ত্রী ছেড়ে কোথায়, হ্যাঁ যেখানে আল্লাহ ফেরে ধরানো হচ্ছে তার প্রতি অপবাদ, আল্লাহ মুস্তাহ। মা খাদিজা সঙ্গে করে খাবার নিয়ে আসছেন, জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি খাদিজা, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই যে খাদিজা, কালাতাত মাহা ইনাম ফিহি ইদাম ওয়া তাআম, খাদিজা এসেছেন, তার সঙ্গে খাবার আছে এবং তরকারি আছে, ফাইজা আতাকা, যখন সে আপনার কাছে আসবে, ফাকরা ফাকরা আলাইহা সালাম মির রব্বিহা ওয়া মিন্নি, তখন তাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দাও। আল্লাহু আকবার। রব সালাম দিচ্ছে কাকে? এই মহিলাকে। কে সে মহিলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। জিবরিল সালাম দিচ্ছেন তাকে, আর কি, ওবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন ক্বাদরিল্লাহ তাকুম ফীহি ওয়ালা নাসর, তার তাকে সুসংবাদ দিন, জান্নাতের একটা বাঁশের ঘর, বাঁশ মানে কি আমাদের এই গাছ না, না বাঁশ, সোনা বাঁশ, সেই বাঁশের ঘর যার মধ্যে কোনো হৈহাল্লা নেই, কোনো ক্লান্তি নেই, সেই ঘরের, সেই বিল্ডিং এর, সেই ইমারতের আপনি সুসংবাদ দিয়ে দিন। আল্লাহ যার দুনিয়ার বুকে চলন অবস্থায়, চলতি অবস্থাতে জান্নাতে সুসংবাদ, রবের পক্ষ থেকে সালাম, জিবরিলের পক্ষ থেকে সালাম, কোন সে মহিলা? আল্লাহ আকবার। আয়াত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা গিরতু আলা আহাদিন মিন নিসাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিরতু আলা খাদিজা, আমি এত হিংসা করতাম না কোন মহিলার প্রতি, সদিনে সদিনে হিংসা হয়, কিন্তু যত হিংসা খাদিজার প্রতি হতো এত হিংসা আমার কারো প্রতি হতো না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বসতে খালি খাদিজার নাম করতেন, এই খাদিজা এই খাদিজা ওই খাদিজা, এই তো হিংসা হতো, তোমরা এরকম করতো খাদিজা এরকম করতো, আল্লাহ খাদিজার নাম করতো, আমার কি হতো হিংসা হতো। আমার রায় তো আমি কিন্তু খাদিজাকে দেখিনি, কে বলছেন আয়েশা বলছেন খাদিজাকে দেখিনি, তো আমি একদিন বললাম কেন ওই বুড়িটাকে বারবার আপনি উল্লেখ করছেন, বুড়ি আজুজ কেন ওই বুড়িটাকে বারবার উল্লেখ করছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন খবরদার তোমরা তার ব্যাপারে কিছু বলবে না, কারণ সে হচ্ছে এমন মহিলা যে আমাকে বিশ্বাস করেছে যখন মানুষ অবিশ্বাস করেছে, যখন সমস্ত মানুষ অবিশ্বাস করেছে তখন সে আমাকে বিশ্বাস করেছে, আমি যখন ফেরেশতা দেখে এসে ভয় পেয়ে আমি চাদর ঢাকা দিতে বলি চাদর ঢাকা দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছে এবং বলেছে আল্লাহ রসুল আপনি নিশ্চয়ই আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না যেহেতু আপনি মেহমান নেওয়াজি করেন, আপনি গরিবদের দেখাশোনা করেন, আপনি একজন আমানতদার লোক, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। তারপরে ফেরেশতা না অন্য কিছু পরীক্ষা করে আল্লাহ রসুলকে কোলে বসিয়ে পরীক্ষা করেছিলেন, কেমন সে মহিলা, এই মহিলার ব্যাপারে তুমি আমাকে কিছুই বলবে না, কারণ তারই গর্বে আমার সমস্ত সন্তান আর তার গর্বে সন্তান নাই। মা আয়েশা বলছেন কখনো কখনো তিনি গোশত ছাগল জবাই করতেন, ছাগল জবাই করার পর গোশত কিছু গোশত কিছু কিছু গোশত খাদিজা সখীদের কাছে পাঠাতেন, খাদিজার নেই কিন্তু খাদিজার স্ত্রীর বন্ধুরা আছে কত ভালোবাসতেন স্ত্রীকে, সেই স্ত্রীর সখীদের কাছে গোশত পাঠাতেন, কেন না খাদিজার সাথী ছিল, খাদিজার সই ছিল বা সখী ছিল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু উল্লেখ করতেন খাদিজার প্রশংসাতে। এবার চলুন দ্বিতীয় মর্যাদা সম্পন্ন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউনা মিনার রিজালি কাসীর, পুরুষদের মধ্যে অনেকে কামেল হয়েছে পরিপূর্ণতা লাভ করেছে কিন্তু মহিলাদের মধ্যে খুবই কম, মহিলাদের মধ্যে কে কে, আসিয়া আর মারিয়াম, আসিয়া আর মারিয়াম পরিপূর্ণতা লাভ করেছে। আর সেই সঙ্গে বলছেন ইন্না ফাদলা আয়েশাতা আলান নিসাই কাফাদলি সারিদি আলা সাইরি ফাম, আর আয়েশার মর্যাদা সমস্ত মহিলার উপরে সারিদের মতো, যেমন সমস্ত খাবারের উপরে প্রাধান্য প্রাপ্ত খাবার হচ্ছে সারিদ, আল্লাহ রাসূলের জামানাতে সারিদ গুলার খাবার গোশত রুটি, মানে রুটিকে গোশত দিয়ে বানানো হতো, এখান থেকে সৌদি আরবরা সৌদি আরবের লোকেরা ওই যে যেটাকে এ বলে সেই বড় বড় হয় যেটাকে আমরা এ বলি চাপাতি রুটি বলি, ওই রুটিটাকে টুকরো টুকরো করে পিস পিস করে কেটে ভিজিয়ে ওটাকে গোশত দিয়ে, আমরা যেমন বিরিয়ানি বানায় তেমনি ওরা গোশত দিয়ে রুটিটা, যেমন একটা মালিদা বানায় ওই শ্রেণীর খাবার আছে ছিল, তো ঘি টি দিয়ে বানানো খুব হতো এবং সেটা সব থেকে ভালো খাবার সে যুগে, সব থেকে ভালো খাবার শাড়ির যেমন সব থেকে শ্রেষ্ঠ খাবার তেমনি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তারপরে অন্য হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি ফাযলু আয়েশা তাআলা নিসাই কাফাযলি সারিদি আলা সাইতা, নাকি হাদিস, তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাইক, আপনার কাছে সব থেকে বেশি প্রিয় কে, সব থেকে বেশি প্রিয় মানুষ কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আহাব্বু নাসি ইলাইয়া আয়েশা, সব থেকে প্রিয় মানুষ আমার কাছে আয়েশা। তারপর বলা হলো মিনাল রিজাল, পুরুষদের মধ্যে বলেন আবু হা, তার বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে সব থেকে প্রিয় প্রিয়তম মানুষকে আয়েশা, আর পুরুষদের মধ্যে প্রিয় হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্য তাবে এই মাসরুক যখন হাদিস বর্ণনা করতেন, মা আয়েশার কাছ থেকে হাদিস বর্ণনা করতেন, তখন তিনি বলতেন হাদাসাতনি সিদ্দিকা বিনতু সিদ্দিক হাবিবাতু হাবিবিল্লাহি আল মুবাররাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলতেন? সিদ্দিকা বিনতু সিদ্দিক, আবু বকর সিদ্দিকের কন্যা সিদ্দিকা, হাবিবাতু হাবিবিল্লাহ আল্লাহর হাবিবের হাবিবা, আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয়তমের প্রিয়তমা। আয়েশা আল মুবাররা মিন ফাওক সাদির সামাওয়াত, আকাশ থেকে যাকে পবিত্র ঘোষণা করা হয়েছে সেই আয়েশা আমাকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ বলেন কি সুন্দর কথা, সিদ্দিকা বিনতে সিদ্দিক হাবিবাতু হাবিবিল্লাহ আল মুবাররাত মিন ফাওক সাদির সামাওয়াত। কত সুন্দর আয়েশার গুণ বর্ণনা করে তিনি হাদিস বর্ণনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন উরীতু ফিল মানামি মাররাতাইনি, আমি তোমাকে বিবাহের আগে স্বপ্নে দুবার দেখেছি, তোমাকে বিবাহের আগে স্বপ্নে দুবার দেখেছি। জিবরিল আলাইহিস সালাম তোমাকে রেশমের কাপড়ে মাঝে রেখে বলেছেন হাযিহি ইমরাতুক ফাকশিফু আনহা ফাইযা হিয়া আনতি, যখন ঢাকা দিয়ে রেশমের কাপড়ে ঢাকা দিয়ে নিয়ে এসে আমাকে দেখাচ্ছেন, আমি খুলে দেখছি সেটা হচ্ছে তুমি। রেশমের কাপড় নিয়েছে জিবরীল আলাইহিস সালাম, স্বপ্নের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখানো হয়েছে। তারপরে আমি মনে মনে করেছিলাম যে যদি আল্লাহর পক্ষ থেকে হয় এই স্বপ্ন, তাহলে অবশ্যই স্বপ্ন সত্য হবে এবং সেই স্বপ্ন সত্য হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশাকে বললেন ইয়া আয়েশা হাযা জিবরীল ইয়ুকরিকি সালাম, আয়েশা এই জিবরীল তোমাকে সালাম দিচ্ছে। দেখেন ওখানে ওখানে খাদিজা তো সালাম দিয়েছেন জিবরীল, এখানে এখন বলছেন ইয়া আয়েশা জিবরীল তোমাকে সালাম দিচ্ছেন। ফাকুলতু ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সালামের জবাব দিলেন আয়েশা। তারা মালা আরা, জিবরীল তুমি দেখছো আমাদের দিকে, আমি তোমাদেরকে বা তোমাকে দেখতে পাই না। তারপরে এইভাবে সালামে সালাম জবাব দিয়ে তার বোঝা গেল কি যে জিবরীল যে মহিলাকে সালাম দেয় সে মহিলা মর্যাদা কতটুক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তখন লোকেরা হাদিয়া পাঠাতো, আর অন্য স্ত্রীর ঘরে থাকলে তত হাদিয়া আসতো না। এই নিয়ে রাসূলের স্ত্রীদের দুটো ভাগ হয়েছিল, এক ভাগ হলো আয়েশা হাফসা সফিয়া সৌদা, আর দ্বিতীয় ভাগ হলো উম্মে সালামা এবং অন্যান্য স্ত্রীরা। তো উম্মে সালামা বললেন, কাকে বললেন, তুমি কথা বলে বলো, কাকে বললেন, এক মহিলাকে বললেন, সে মহিলা সম্ভবত ফাতেমা। কাল্লিমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাল্লিমুন নাস ফায়াকুল মান আরাদা আন ইয়ুহদা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়ুহদি ইলাইহি হাইতু কান, তো যেখানেই আল্লাহ রাসূল থাকবেন যার ঘরেই থাকবেন তার কাছেই হাদিয়া পাঠানো হোক। কেন আয়েশার ঘরে হাদিয়া পাঠানো হবে? কথা বলা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা তুযিনি ফি আয়েশা, আমাকে আয়েশার ব্যাপারে কষ্ট দিও না। ফাইনাল ওয়াহি লাম ইয়াতিনি ওয়া আনা ফি সাওবি ইমরাতিন ইল্লা আয়েশা, কোন স্ত্রীর সঙ্গে থাকা অবস্থায় যদি ওহি এসেছে সে হলো আয়েশা, অন্য স্ত্রীর কাছে থাকা অবস্থায় আমার কাছে ওহি আসেনি। সুতরাং এই আয়েশার ব্যাপারে তুমি আমাকে কষ্ট দিও না। তারপরে উম্মে সালামা কথাটা বলেছিলেন, উম্মে সালামাকে বলেছেন উম্মে সালামা তুমি আমাকে আয়েশার ব্যাপারে কষ্ট দিও না। তারপরে আবার ফাতেমাকে পাঠানো হয়েছিল, ফাতেমাকে পাঠানো হলে ফাতেমার কথা বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ব্যাপারে যে কেন আয়েশাকে বেশি ভালোবাসবেন, এ কথাকে বলেছিলেন মেয়ে ফাতেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া বুনাইয়া, হে বেটি, আল্লাহ তুহিব্বিন মা ওয়াহিদ, আমি যাকে ভালোবাসি বা আমি যে জিনিস ভালোবাসি তুমি কি তাকে, তুমি কি তাকে ভালোবাসবে না? তুমি কি তাও তাকে পছন্দ করো না যাকে আমি পছন্দ করি? ফাতেমা বললেন বালা, অবশ্যই হ্যাঁ, আমি আবার আমি পছন্দ করি, আপনি যাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইবি হাযিহি তাহলে তুমি আয়েশাকে ভালোবাসো কারণ আমি আয়েশাকে ভালোবাসি। এই হলো আয়েশা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে পৌঁছে গেলেন, পানি করা ছিল, নটা স্ত্রীর ঘরে পানি ছিল, ওই অসুস্থ অবস্থায় এখানে জিজ্ঞেস করতেন কার আমি কার ঘরে, কার আমি কার ঘরে, তার উদ্দেশ্য কি, যে আয়েশার ঘরে কবে, আয়েশার কাছে যাওয়ার জন্য তিনি বারবার উতলা হতেন, আয়েশার কাছে যাওয়ার জন্য, আয়েশার ঘরে যাওয়ার জন্য তিনি আগ্রহ প্রকাশ করতেন। সুতরাং আয়েশা হচ্ছেন সেই স্ত্রী। আপনারা জানেন আয়েশার চরিত্রে যখন কলঙ্ক লাগে তখন তার পবিত্রতার জন্য কোরআন মাজিদের সূরা নূরের কয়েকটা আয়াত অবতীর্ণ হয়, তার মধ্যে একটা আয়াতুল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত্তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত্তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। খারাপ পুরুষ খারাপ মহিলার জন্য, ভালো পুরুষ ভালো মহিলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো না খারাপ, তো তার স্ত্রী ভালো হবে না খারাপ হবে, এই কথা বলে বুঝিয়ে দেওয়া হলো যে আয়েশা হচ্ছে পবিত্র। সূরা নূরের এই আয়াতে মা আয়েশার পবিত্রতার ব্যাপারে স্পষ্ট ঘোষণা। সুতরাং সেই মহিলা কেমন মহিলা, যে মহিলার চরিত্রে কিছু লোক কলঙ্ক দিয়েছিল এবং আজও দিয়ে থাকে, সেই মহিলাদেরকে গালাগালি করে থাকে, তাদের চরিত্রে কলঙ্ক লেপন এখনো করে থাকে, বড় আফসোসের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আহলে বায়াত সহ সমস্ত সাহাবীকে ভালোবাসতে পারি। আল্লাহুম্মা আমিন। কাল তাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, সেই ঈমান সেই ভালোবাসা না থাকলে পরে আমাদের বুকে ঈমান থাকবে না। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।